ومن باع دارا دخل بناؤها في البيع وإن لم يسمي، لأن اسم الدار يتناول العرس والبناء في العرس، لأنه متصل به اتصال قرار فيكون تبعا له. مسلم رحمة الله عليه أما بروتون كوسيلام في كتابه الدين كل زكاة من ذي باب أبا كل زكاة من ذي فصل قردين আর বাপ এবং ফসল আনার বজায় এবং কারণও এই জায়গা মধ্যে বইলে আসছিলাম। এই জায়গার মধ্যে মুসলিম রহমতুল্লাহ ফসয়া কিতাব বইয়ের মধ্যে কিছু মাসায়েল বর্ণনা করতেছে। আর এই ফসলের অধীনে আসলে মূলত বেচা কিনা চুক্তিতে কোনো জিনিস বিক্রি করা হয়েছে কি না এটা উল্লেখ করা হয় নাই, কিন্তু ওরূপের দিকে দেখতে হবে এবং অবস্থার দিকে দেখতে হবে। ওরূপ এবং অবস্থার মাঝে পরিস্থিতি যদি এমনই হয় আসলে ওই জিনিস ছাড়া এই জিনিস বিক্রি করা এটা সম্ভব না বা বিক্রি করা যাবে না, তখন এটা বায়ের অন্তর্ভুক্ত হয়। তাহলে এটা উল্লেখ করা ছাড়াই বায়ের মাঝে যে সমস্ত বিষয় আসে অন্তর্ভুক্ত হইয়া যায় এইগুলির আলোচনা, যদিও এটা বায়ের অধীনে। একবারে কইছে যে এই যে আমার বাড়িটা তাইলে এখানে বাড়ি বিক্রি করা শুধু খালি জমিটা বিক্রি হয়েছে এই কথা মনে করা ঠিক হবে না, বরং বাড়ির মাঝে ঘর বিল্ডিং যা আছে সবই বেচা কিনার মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়। কেউ যদি বাড়ি বিক্রি করে এখানে দার বাইক মানজি এগুলির মাঝে কিছু ফরক আছে, আর এটা ফরক যেটা থাকে এটা যেমন দার বাড়ি বাড়ি ঘর বাংলাতে বাড়ি ঘর এগুলির মাঝে একটু ফরক আছে। ঘর হইল শুধু খালি একটা ঘর, আর বাড়ি হইল ঘর ঘরের সাথে আরো রন্ধনশালা বারান্দা বাথরুম এগুলি বাড়ির মাঝে অন্তর্ভুক্ত। উর্দুতে এরকম ফরক আছে, মানজি বাই দার এগুলির মধ্যে ফরক আছে। আর দ্বিতীয় তেমন একটা ফরক নাই, তবে দার মানজিলের মধ্যে ফরক নাই, বাইতের মধ্যে ফরক আছে, বাইতেলু ঘরেও বলে। যাই হোক, যে জিনিসটা বিক্রি করা হবে উরুফের মধ্যে যে জিনিসটার নাম যেটার দ্বারা কিনে ওই জিনিসগুলি এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আগে কিসিনে দার ঘর বেচে তো দাখালা বিনা উহা বিলবাই, তাহলে বাড়ির মধ্যে বাড়ির যে বিল্ডিং আছে এই বিল্ডিংও অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এনে দারের দ্বারা মোরা ঘর না কামরা না, বরং এই জায়গায় মোরা দুটো বাড়ি। কিন্তু বিল্ডিং কেন? লিআন্না ইসমা দার ইয়াতানাবালুল আরসা, কয়ে বলবিনা হিলোরুফ, কয়ে দেহেন মানুষে বাড়ি বিক্রি করলে এটা বুঝে বাড়ি আছে, ঘর ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, শুধু জমি না, বিল্ডিং আছে, পাকের ঘর আছে, রান্নাঘর আছে, পায়খানা আছে, বারান্দা আছে, তারপরে কোনো কোনো জায়গার মধ্যে বাউন্ডারি দেওয়া সহ পুরাটাই ভিতরে যে জায়গায় টোটাল তো যদিও নাকি শামিল করবিনা এবং বিল্ডিং ইমারত আর ইমারত কো ফির উরুফ ইসলিয়ে উরুফ মে ইমারত আর দাহলিজ কো দার কে আন্দর কিয়া করতা হ্যায় শামিল বিল্ডিং গুলি যেগুলি আছে এই বিল্ডিং গুলি স্থায়ী ভাবে এটার সাথে সম্পৃক্ত আছে, যেহেতু এটা স্থায়ী জিনিস এটা এরকম না যে উড়াই নিয়ে ফেলাই দিল বা উড়াই নিয়ে গেল গা, এরকম না, বরং এটা যদি উড়াই চালিয়ে যায় শেষ। এই কারণে যেহেতু এটা স্থির স্থায়ী, এই কারণে এটারে বাড়ি কইলে ঘর বিল্ডিং সবই দাম। ওয়ালি আন্না হু মুত্তাসিলুন বিহি ইতিসালা কারারিন, ইসলিয়ে কে এই যে আরসা, তারপরে কি বেনা এগুলি বা এমার বিল্ডিং যেগুলো আছে, ওয়ালি আন্নাহু মুত্তাসিলুন বিহি, আর ইসলিয়ে কে মুত্তাসিলুন বিহি ইতিসাল করারি, না উসকে সাথ দার কে সাথ জমিনের সাথে এক মুত্তাসিল হে এইসা ইতিসাল জো করার হো ফায়াকুন তাবান লাহু, সো ও উসকা কিয়া হোগা তাবান হোগা। ওয়ামান বাআদান দাখালা মা ফিহা মিনান নখলি ওয়া শাজারি ওয়া ইন লাম ইউসাম্মি, কারণ একবেলা কইলো যে এই যে আমার যে জমিটা দেখতেছ এটা তোমার কাছে বেচতেছি বা তোমার কাছ থেকে আমি কিনতেছি, এখন এই যে জমিনের মধ্যে যে গাছ বৃক্ষ আছে, একটা হলো ঘাস একটা হলো বৃক্ষ, বৃক্ষ যেটি আছে এই বৃক্ষ যেগুলি আছে এটি ভাইয়ের অন্তর্ভুক্ত। ওমা বাদান দেখালা মা ফিহা মিনান নাখলি ওয়া শাজারি, আর আগে কিছু বেচে জমিন তো উসমে দাখিল হোগা জো মিনান নখলি ওয়া শাজার, দরখত কে জোর আর দুসরে দরখত মে সে জো হো সব ভাই কে আন্দর কিয়া হো জায়েগা দাখিল। ওয়াইল লাম ইউসাম্মি, কয়ে গাছের কথা যদি উল্লেখ নাও কইরা থাকে তাহলে এটা ভাইয়ের মধ্যে কি হয়ে যাবে শামিল, লিআন্নাহু মুত্তাসিলুন বিল কারার, লিআন্নাহু মুত্তাসিলুন বিল কারার, বাইতের মধ্যে যেমনি ভাবে বিনা দাখিল হয়ে যায় জমিনের মধ্যে তেমনি ভাবে সাজার সাজার দেখেন ওইটারই মতো হইলো, বিল্ডিংও তো স্থায়ী ভাবে, গাছও স্থায়ী, গাছ এরকম না যে লাগাইলে আমার স্পিকার কাল কি কেটে বলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে। ওয়ালা ইয়াদখুলু যারউ ফি বাইল আরদি ইল্লা বিতাসমিয়া, এ আনা একবার কয় যে আমি জমিন বেচতাছি ফসল আছে ক্ষেতে, জমিন বেচতাছে ক্ষেতের মধ্যে কি আছে ফসল আছে, এ আনা যদি বলে যে জমিন বেচতাছি তাইলে ভাইয়ের মধ্যে ফসল দাখিল হবে। ওয়ালা ইয়াদখুলু যারউ ফি বাইল আরদি ইল্লা বিতাসমিয়া, হ্যাঁ যদি কয় ফসল সহ জমিন বেচতাছি বা কিনতাছি তাহলে আবার এটা কি আছে যায় আছে এটা অন্তর্ভুক্ত। ওয়ালা ইয়াদখুলু যারউ ফি বাইল আরদি ইল্লা বিতাসমিয়া, আর দাখিল নি হোগা খেতি ফি বাইল আরদি জমিন কে বাই মে ইল্লা বিতাসমিয়া, মগর কলি অন্য মুত্তাসিলুন বিহি লিল ফসল, ইসলিয়ে কে এ মুত্তাসিলুন বিহি, জমিনকে সাথ ফসল জো হে খেতি জো হে মুত্তাসিল হে লিল ফসল কথা করনে কি জমিনের মধ্যে গাছ খেত ফসল ফসল যেটা এটা স্থায়ীভাবে মানুষে রাখে না, বরং এটা কয়েকদিন পর পর কি করে ভালো কাইটা ভালো হাসাব আল মাতা আল্লাজি ফিহি পেরের হলো একবার কয় এই যে আমি আমার জমিটা বেচতেছি ওই হ্যাঁ রড রডটা আছে কয়েক কোন বা তিন রাহা আছে বা অন্য কোনো আসবাবপত্র রাখা আছে ওই জমিন বেচতেছে তো বেলা কি রড হলো এই দেবো গা রড নিব না, কারণ রড এটা এটা জমিনের তাবে না, এটা আরেকটি জিনিস আসবাব মাতা, আর মাতার বিক্রি হ্যাঁ করে নেই মাতা মানে এই মাতা ওই মাতা এই মাতা না এটা আরেক মাতা, তো যেমনি ভাবে মাথা দাখেল হয় না তেমনি ভাবে ফসল দাখেল হইব না, কারণ ফসল এটা কাটা জিনিসের মতো নেই মনে ও আল্লাহ لانه متصل به فاستفسر على المتاع الذي به ومن باع نخلا او شجرا به ثمرا فثمرته للباع الا يشترط الا يشترط مبتاع এক বেলায় গাছ বেচছি অথবা খেজুর গাছ বেচছি, গাছের মধ্যে ফল আছে খেজুর খেজুর আছে অথবা ফল আছে, এমনা যদি গাছ বিক্রি করে থাকে তাহলে ফল মুস্তারি পাইত না, বরং ফল কার থাকে অমাম বা নাখলা নাও সাজারান কিসিনে দরখত খেজুর ইয়া তো দরখত বেচা কি থামার আম গাছ বেচছি তাল গাছ বেচছি কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দলিলে নকলি মানিস তারা আরদান ফিহা নাখলুন কিসিনে বেচা জমিন হ্যাঁ জমিন ফিহা নাখলুন উসমে কি হ্যাঁ দরব ফাসসামারা তুলিল বাই ফল ইসকে লিয়ে হোগা বাই ইল্লাইয়াস আই আইয়াস ইল্লাইয়াস তারিকাল মুক্তাও মগর শর্ত লাগাইয়ে সার্চ করে খরিদনে ওয়ালা ওয়ালিয়ানা এটা হলো দল্লে নকলি আর কি হলো দল্লে ওয়ালিয়ানা ইত্তিসাল ওয়া ইন কানা খিলকাতান বা ওয়ালিল কাতিল আলিল বাকা কয় এখানে ফল গুলি গাছের সাথে যে মুত্তাসেল যে দেখতেছেন সম্পৃক্ত এইটা জন্মগতভাবে যদিও নাকি তার সাথে এটা সম্পৃক্ত হয়ে আছে কিন্তু এটা গাছের মাঝে রাখার জন্য না, যেমন গাছকে আজীবন রেখে দেওয়ার জন্য হয় কিন্তু ফল রে একটা মৌসুমের পরে আর রাখে না, এটা এই মৌসুমে যদি না ইয়া করা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, তাহলে জন্মগতভাবে যদিও নাকি মনে হইতেছে যে এটা গাছের সাথেই একেবারে মুত্তাসেল কিন্তু এই মুত্তাসেলটা এটা এতে সালে দায়মি না, বরং এটা এতে সাল নীল পতা এটা কেটে ফেলার জন্য লালি বকা বকার জন্য না পাশারা কাজারে কয় এটা ওই রকমই হইল, যদি কেউ জমিন বেছে তাহলে ফসল বাইর মধ্যে অন্তর্ভুক্ত হয় না, গাছ বেছলেও ফল বাইর মধ্যে কি হবে না অন্তর্ভুক্ত হবে না, এখন ঘটনা হইলো যে এই যে কইলো জমিন বেছলে গাছ নাকি গাছ গাছ বেছলে ফল বা জমিন বেছলে যদি গাছ থাকে তাহলে গাছের যে ফল আছে এই ফল বায়ের মধ্যে কি হবে না দাখিল হবে না, তারও তো কি এটি বায়ের জন্য থাকে না এটি কার থাকবে বায়ের জন্য ওই কালুলিল বায় আকতি হাওয়া সাল্লিমিল মুবি হাওয়া কাজা ইজা কানা তি হাজারুন লিয়ান্না মিলকাল মুস্তারি মাসগুলুন বি মিলকিল বায়ে পাকানা আলিহি তাফরিবুহু ওয়া তাসলিমুহু কামা ইজা কানা ফিহি মাতাউন, এখন ভাই সাহেব কইব যে তুমি গাছ বেচছো জমিন বেচছো ফসল আছে জমিনের মধ্যে বা গাছ বেচছ ফল আছে গাছের মধ্যে তো ভাই সাহেবকে বলবো, ভাই সাহেব তুমি তোমার ফসল ফল লয়ে যাও, আর আমার ক্ষেত আর গাছ দিয়ে দাও। ওই কালুলি ভাই এখানে তো ফলের কথা কইল, ওই আগে যে রাখু এলাম যে গাছ ক্ষেতের মধ্যে যদি কি থাকে, ফসল থাকে, ধান থাকে, তাহলে ধানের হুকুম ওই একই, ভাই সাহেবকে কইব যে ভাই সাহেব তোমার ধান লয়ে যাও। কারণ ডাকি দেখেন এখানে মুস্তারির মিল্কিয়ত ভাইয়ের মিল্কিয়তের সাথে সরাবরা হয়ে গেছে, সেরাবেরা হয়ে গেছে। মুস্তারির মিল্কিয়ত ভাইয়ের মিল্কিয়তের সাথে গিয়ে গেছে, সেরাবেরা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ফল এবং ফসল গাছের থেকে এবং ক্ষেতের থেকে মুক্ত না করা হবে, মুস্তারির মিল্কিয়ত খলতমলত হয়ে যেতেছে কার সাথে, ভাইয়ের মিল্কিয়তের সাথে। অথচ ভাই সাহেব যখন বেচা কিনা চুক্তি করছে, চুক্তি করার সাথে সাথে মুবিটা অর্থাৎ গাছটা অথবা ক্ষেতটা এটা মুস্তারির সামনে সাথে সাথে খালি করিয়া তার কাছে অর্পণ করা, এটা জরুরি হয়ে যায় চুক্তি হওয়ার সাথে সাথে। যেহেতু খলতমলত আছে, এই খলতমলত থেকে মুক্ত করার জন্য ভাই সাহেব এই নির্দেশ দেওয়া। ওয়াকা যাই যা কানা দিয়া জরুরি আন্না মিল্কাল মুস্তারি মাশগুলুন বিমিল্কিল ভাই, মুস্তারির লাগিয়া তার মিল্কিয়ত কে হারে করে দেওয়া, খালি করে দেওয়া এটা জরুরি, অর্থাৎ এবং তার জিনিস তাকে সমর্পণ করা এটা তার জন্য জরুরি। যেমন যদি মাতা থাকে, জমি বিক্রি হয়েছে, জমির মধ্যে কি আছে, মাতা আছে, তাহলে মাতা জমি বিক্রি করার পরে মাতারে বেড়ারে সরাইয়া ফল সহ গাছ ফসল সহ ক্ষেত যদি কেউ বিক্রি করে, তাহলে ওই ফল এবং ওই ফসল ভাইয়ের জন্য হ্যাঁ কেটে নেওয়া যাওয়া জরুরি না, তাৎক্ষণিকভাবে ফসল ফল কেটে নেওয়া তাৎক্ষণিকভাবে জরুরি না। এই মাসলাকের উপরে ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল একমত। ওনাদের নিকট হইল যে গাছ বেচা ভালাইছে, ক্ষেত বেচা ভালাইছে, গাছের মধ্যে ফল আছে আর ক্ষেতের মধ্যে ফসল আছে, এই ফসল যদি এখনই কেটে রাখতে দেওয়া হয় বা ফল যদি এখনই কেটে ফেলানো হয় তাহলে এটা অকিছু হয়ে যাবো, এটা বেকার হয়ে যাবে, এটা দ্বারা কোনো কাজে আসবে না। আর উরুপের মধ্যেও এরকম প্রচলন নাই, বরং উরুপের মধ্যে প্রচলনের মধ্যে মানুষের স্বাভাবিক লেনদেন করার ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি গাছ বেছে, ঠিক আছে গাছ আপনার, যখন গাছ ফল পাইতে দেবে আমি রেখে দিলাম, আপনি গাছ রয়ে গেলেন, অথবা ফসল যদি বিক্রি করে না ক্ষেত যদি বিক্রি করে তাহলে ফসলটা আমি সে কাটতে, যখন পাকা পোক্তা হয় তখন কাটতে রেখে তারপরে দিয়ে। তো যেহেতু রূপের মধ্যে প্রচলন আছে আর মাসালা এটা নসের কোনো বিরুদ্ধেও না, সুতরাং এটা জায়েজ হবে। ওয়াকালা চাবি ইউতরাকু হাত্তা ইয়াজহারা সালাহুস সামারি ওয়া ইস্তাহসাদাজ জারব আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে হে রাখা যায়েগা হ্যাঁ দরখত পর ফল ইয়া তো কি জাহির হয়ে যায় ফল কি সালাহিয়ত ফলে উপযুক্ততা প্রকাশ পাওয়া পর্যন্ত এটা গাছের মধ্যে কি করে দেওয়া হবে তাই না দলিল হিসাবে দেখেন বায়ের উপরে ওয়াজিব হলো যে স্বাভাবিক গতিতে এটারে সমর্পণ করে দেওয়া বায়ের ওয়াজিব হলো যে স্বাভাবিক গতিতে এটারে কি করে দেওয়া সমর্পণ করে দেওয়া অর্থাৎ মুশতারির হাতে দিয়ে দেওয়া আর স্বাভাবিক গতিতে দিতে গেলে উরুবের মধ্যে এই জাতীয় ফল অপরিপক্ক কাঁচা ফল বা এই জাতীয় ফসল এখন অপরিপক্ক এই ফসল উরুফের মধ্যে এই অবস্থার মধ্যে কি করেন না কাটা হয় না যেহেতু উরুফের মধ্যে ফল এবং ফসল এই অবস্থায় কাটা হয় না সুতরাং তসলিম করতে হবে মুতাদ উরুফের মধ্যে যেটা প্রচলিত আছে ওইভাবে আর উরুফের মধ্যে গাছের ফল এইভাবে কাটে না সুতরাং গাছের ফল কাটতেই তারপরে কি করতে হবে সমর্পণ আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি একটা যুক্তিটা দলিল দিতে দেখেন আপনারা তো কর কোনো বেড়া যদি কারো কাছ থেকে গিয়া জমিন ইজারা নেয় ফসল করার জন্য মুস্তাজিরা দুই মাসের জন্য ইজারা নিচ্ছে মনে করেন বা তিন মাসের জন্য কি করবো একটা ফসল করব ফসল করে ফসল এখন ধরেন বর্ষা হইতে একটু দেরি হয়েছে 10-15 দিন এই জন্য ফসল লাগাইতে আর 15 দিন দেরি হয়েছে তো 15 দিন দেরি হলে ফসল কাটতেও তো আরো 15 দিন এদিক দিয়ে পিছিয়ে যাবে এখন না 15 দিনে তো চুক্তি ছিল না এটা মধ্যে 2 মাসের চুক্তি বা 3 মাসের চুক্তি আছিল এখন চুক্তির পরে আরো 15 দিন তো রাখতে হইতে তো ওই ক্ষেত্রে ইমাম সাহেব ইমাম আবু হানিফা আপনি তো কর যদি রেখে দেয় তাহলে হ্যাঁ ঠিক আছে যায় যাচ্ছে রাখিয়া দিতে পারে তাইলে যদি মুস্তাজিরে হ্যাঁ ইজারা নিয়া ক্ষেতের মধ্যে ফসল রাখিয়া দিতে পারে তাইলে এই জায়গার মধ্যে তো বিক্রি করছে ওইটার মধ্যে যেমনিভাবে জায়েজ কিছুদিনে লেগে এটার মধ্যেও কিছুদিনে লেগে কি হবে ওয়াসারা কামা ইজাইন কাজাত মুদ্দাতুল ইজারা ইজারা নিছে 2 মাসের জন্য মানে ইজারার মুদ্দাত কি হয়ে গেছে শেষ হয়ে গেছে ওবিল আরদি জারুন কিন্তু খেতের মধ্যে এখনো ফসল রয়ে গেছে মানে কাটার সময় হয়নি তাই ওই সুরতের মধ্যে তো আপনারা বলেন যে ঠিক আছে এইটা 15 দিন রেখে দিও রেখে দিয়ে তারপরে জনা পরিপক্ক হবে তখন এটার কি করবে নিয়ে আনি এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল ইমাম শাফি রহমতুল্লাহ এই দলিলের জবাবে আমরা বলি যে হুজুর আপনি যে কথা বলতেছেন ইজারার মধ্যে ক্ষেতের মধ্যে জমি রাখিয়া পরে 15 দিন পরে কাটিয়ে নিতে পারে কই না এই কথা আমরা মানি না এই কথা আপনি আন্তর্জি করতে লেগিয়া এই কথা আমরা কবে বুঝছি ওই জায়গার মধ্যেও ওই সময় জমিনকে মুস্তাজিরের পক্ষ থেকে যার কাছ থেকে উজুরত নিয়েছিল তার কাছে দিয়ে দেওয়া মুজিরে দিয়া দেওয়া এটা জরুরি না যেহেতু ক্ষেত পরিপক্ক হয় নাই এই জন্য মুস্তাজিরে মুজিরে কইতেছে ভাই এখনো তো ফসল যেটা লাগি নিছিলাম কাম তো হইতাছে না, আরো 15 দিন রাখতে হইব। তো ঠিক আছে, 15 দিনে রাখলে যে টিহাটা হয় ওই টিহাটা আমি তোমার দিয়া দিই। তো দিয়া দিয়া আর 15 দিন আমি রেখে এটা যে কামে লেগে নিছি কামটা হোক। এইটা এই সুরত ওই সুরত না, যে 15 দিন রাখলো ভিড়ি 15 দিন রেখে দিব, মুস্তাজিরের জন্য এই অধিকার নাই। সুতরাং আমরা এই কথা বলি না ভিড়ি রাখ, পরে যেহেতু ইজারা হিসাবে নিচ্ছে সে যে কাজে লেগে নিছে কাজটা তো হয় নাই, মানে এই কাজটা হইতে হইলে 15 দিন রাখবো। ঠিক আছে 15 দিন রাহে, কিন্তু কেহা মাল আমার দিয়ে দিতে মালদানি ছাড়া কোনো কথা নাই। যদি মালদানি দিয়ে দিতেছে তাহলে এটা তো যেহেতু ওই যে জমিন যেটা ফিরত নিত বুঝিরে উস্তাজিরে কাছে গিয়া, ওখানে ওই জমিন এর পরিবর্তে সে তো টাকা নিয়ে আই নিতেছে, তাহলে এওয়াজ যখন পাওয়া যায় তাহলে গুইয়া কি মুয়াফাস পায়, এওয়াজ যখন পাওয়া গেছে গুইয়াকে মুয়াফাস পায়, অর্থাৎ ওই যেটা ইটা রাতি ছিল ওই জিনিসই পায়। তাই ওইটার লগে এটা কেস করা কেস মাল বললে আপনি একটা স্কিম ওয়াজিব নাই জান, আপনি যে কইলেন لأن الواجب هو إنما هو التسليم المعتاد وفي العادة لا لا يقطع كذلك، وصار كما إذا كان مدة الإيجار وصار كما إذا كان مدة الإيجار إيجا إيجا صار تقول تقولنا هناك التسليم واجب أيضا واجب أيضا. طعام اسكيجا إمام شافعي رحمه الله عليه الدليل كي جواب مي كهنجي هناك التسليم واجب أيضا اس جگہ میں بھی مستجد کو اس مبی کو زمین کو مجھے کے پاس سپرد کرنا واجب ہے، حتی یترک بأجل یہاں تک کہ وہ زمین پر رکھ دیتے ہیں چھوڑ دیتے ہیں اجرت کے مقابلے، یہ 15 دن سے رکھتا سے اتیا ایمیر نینا کھری بھی اتیا دے رہا وتسلیم الیواز كتسلیم المحبس اور اجرت اواز الاجرت اور اجرت کا دینا سپرد کرنا كتسلیم المحبس زمین کا دے دینا محبس زمین گویا کہ زمین ہی دیا دیس تاہیے ہیں ایجاگا مدر جہتو بھی کنی تے ٹاکا دیا دیسے گویا کہ زمین ہی کی کرسے دیا دیس تلے ایجاگا شاتے ہو ایجا کیاس کیاس مال فارغ ولا برك بينما اذا كان الثمر بحال له قيمه او لم يكن في الصحيح ويكون بالحالين للبائن ان بيعه يجوز بها صحيح روايتين على ما نبين فلا يدخل في بيع الشجر في بيع الشجر من غير ذكر. কেউ কেউ এই কথা বলবার চাইছি যে গাছের মধ্যে ফল মাত্র পুরি, ক্ষেতের মধ্যে ধানের মাত্র কি জ্বালাইছে এই এইটাও পুরি একেবারে মাত্র জ্বালাইছে গ্যাস শিশির গ্যাস, এটা কোনো কাজে না কোনো কাজে না। তো কেউ কেউ বলছে যে যদি গেজানি গেজায় থাকে বা একেবারে মাত্র ফুলের পুরি আসছে ফল গাছে এটা তো কোনো কাজের না অকর্ম বেকার নির্দা মূল্যহীন অমূল্য এটার কোনো দাম নাই। সুতরাং এই জায়গার মাঝে কাটার দরকার নাই, এগুলি করার দরকার নাই, ব্যাস এটা মুস্তারি হয়ে যাবে বা এটা পাইতো না যেটা কোনো কাজের না। পরিপক্ক হোক যোগ্য হোক পযোগ্য হোক ছোট হোক বড় হোক যে ধরনেরই হোক এর মধ্যে মাছ আলার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, অর্থাৎ ফসল হইলেই ফল হইলে এরা ছোট হোক বড় হোক সব তার মালিক কে থেকে দেবে ভাই। ولا فرق بين ما اذا كان الثمر بحال له قيمه او لم يكن في الصحيح. اور مساله میں کوئی فرق نہیں ہے بین ما اذا كان الثمر بحال له قيمه او لم يكن. جبکہ ثمر کا حالت ایسا ہو کہ اس کا قیمت ہے یا قیمت نہیں ہے. صحیح روایت کی وَيَكُونُ فِي الْحَالَيْنِ لِلْبَائِعِ دونوں حالت میں پھل اور فصل کس کے لیے ہوگا؟ بائع کے لیے. لِأَنَّ بَيْعَهُ يَجُوزُ بِهَذَيْنِ الرَّوَايَتَيْنِ عَلَى مَا نُبَيِّنُ. سامنے کلام مدے سامنے کلام نہیں کہ کلا وہی کلا ہے کلا ہے کلا ہے کلا نا سامنے جو کلا بننا اس سے سائل کو دلیل مسئلہ ওই মাস আল্লাহর মধ্যে এর বর্ণনা করবো আমি আল্লাহ মানু পাই জিনু দাদা আমি স্বামী গিয়া দেখুন ওই এখন বিল হাল আইনি মিল ভাই আর দুনু হালত মিয়ানি কাবেল ইয়া গাড়ে কাবেল জিস তারা ভি হো দুনু হালত মে এ ফল আর খেতি ইসকে লিয়ে হোগা লিল ভাই ভাই কে লিয়ান না ভাই আহু ইয়াজুজ ফি আসাহিলি ওয়া তাইনি আলা মানু ভাই इसलिए के ना कबेल फॉल और खेती का बेचना ये भी जायज है अला मान मुबयिन हु इंशाअल्लाह ताला जिसको हम अभी अभी क्या करेंगे बयान करेंगे. कोई पलायन गुलुबी बेई सजरी मिंगेरी दिक्रिन सुधरन जुदी গাছ বিক্রি করে আর এই কথা বলে ভাই বা মুস্তারির পক্ষ থেকে এই কথা বলা হয় না ফল সহ বিক্রিছে এই কথা যদি উল্লেখ না করা হয় তাহলে ভাইয়ের মধ্যে কি হবে না অন্তর্ভুক্ত হবে না চাই ছোট হোক চাই বেলা এক হলুক সো দাখিল নিয়োগ ফল ইয়া খেতি কি ভাই সাজার আচ্ছা ফল কি ভাই সাজার ভাইকে দরখত মে না দরখত কি ভাই মে মিন গাইরি দিকিরেন মেগে ويكون بالحالة الله